Book 2 54 جوانو جوانو التسوق كيناكاتا كيناكاتا أريد أن أشتري هدية أمي أكتا أوبوهار كينتي جاي أمي أكتا উপহার কিনতে চাই। ولكن ألا تكون غالية كثيرا. কিন্তু খুব বেশি দামের না। কিন্তু খুব বেশি দামের না। ربما شنطة يد. হয়তো একটা হাত ব্যাগ। হয়তো একটা হাত ব্যাগ। أي لون تحب؟ আপনার কোন রং পছন্দ? আপনার কোন রং পছন্দ? أسود بني أو أبيض. কালো, বাদামি বা সাদা? কালো, বাদামি বা সাদা? كبيرة أو صغيرة. বড় না ছোট? বড় না ছোট? أتسمح لي أن أرى هذه؟ أمي كي إتا دكتي باري؟ أمي كي إتا دكتي باري؟ هل هذه من جلد طبيعي؟ إتا كي چامرار تويري؟ إتا كي چامرار تويري؟ أو هل هي من جلد صناعي؟ ناكي إتا بلاستيك دي تويري؟ ناكي إتا؟ প্লাস্টিক দিয়ে তৈরি। من جلد طبيعي طبعا. অবশ্যই চামড়া দিয়ে তৈরি। অবশ্যই চামড়া দিয়ে তৈরি। هذه نوعية ممتازة. এটা খুব ভালো মানের। এটা খুব ভালো মানের। والشنطة اليدوية سعرها فعلا مناسب جدا. এবং ব্যাগটি সত্যি খুব সঙ্গত দামের। এবং ব্যাগটি সত্যি খুব সঙ্গত দামের। هذه تعجبني. এটা আমার পছন্দ। এটা আমার পছন্দ। سأخذها. আমি এটা নেব। আমি এটা নেব। هل يمكن أن أستبدلها إذا لازم؟ جودي پروجون هاي تاهولي كي أمي إتا بدلاتي پاري؟ جودي پروجون هاي تاهولي كي أمي إتا بدلاتي پاري؟ بالتأكيد أبوشوي أبوشوي نغلفها كهدية أمرا إتا كي উপহারের মতো বেঁধে দেব। আমরা এটাকে উপহারের মতো বেঁধে দেব। هناك صندوق الدفع. ক্যাশিয়ার ওখানে আছেন। ক্যাশিয়ার ওখানে আছেন।